ইতিহাস না হামরাই নাম লেখানি, হামরাই নাম লেখানি, ইয়ো সমাজ মা বিগারে দেখানি, কি না ভায়ো হেলা। দিন সালু আউলানি উঠা। एउटा जानको केही फिगर गर्दैन कि